সেই কবে শ্যামল মিত্র গিয়েছিলেন, চেনা চেনা লাগে তবু অচেনা। দেখুন তো মেহরাবের কণ্ঠে আপনাদের এই গানটি চেনা চেনা লাগে কিনা। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। ভালোবাসো যদি কাছে এসো না, চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। মেহরাজ, তোমার গান শুনে আমারও গান গাইতে ইচ্ছে করছে। এই জগত সংসারে তুমি এমনই একজন, তোমায় পরাণ করে রাখবে বুকে দেশের জনগণ। তুমি অপূর্ব গেয়েছ, ধন্যবাদ তোমাকে। খুব সুন্দর, খুব ভালো গেয়েছ। অবশ্যই ছবিটার সেই সিকোয়েন্সটা মনে পড়ে যাচ্ছিল, আহসান আলি সিডনির সেই অভিনয় মনে হচ্ছিল, তুমিও সেই রকম আবেগটা দিয়ে গাইছিলে, খুব সুন্দর করে চলে গেছিলাম পুরানো দিনে, আসলেই খুব সুন্দর হয়েছে।